তো আজকে ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল। ইমাম সাহেব আমাকে সালাত সাহেব চলে আসছি, দৌড়ে দিয়ে এসে আমাকে বলছে শেখ শেখ না বলছি দেখো এক সপ্তাহের মধ্যে তার সাথে কথা বলছে, এক সপ্তাহের মধ্যে চার দিন পাঁচ দিন আসেনি ফজরের সালাত শুয়ে পড়ে। আমাকে বললেন তুমি একটু বুঝাও, কিন্তু যার সম্পর্কে বলেছেন খুব ভালো মাশাআল্লাহ আখলাক ভালো কিন্তু সালাতে ত্রুটি। আমি আপনাদেরকে বলতে চাই সবচেয়ে যে বেশি যে আমলের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি ওই আমল কোনটি বলেন তো? সলাৎ কিনা? সলাৎ। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেলেন আল্লাহ পাক তাকে প্রথমে ৫০ ওয়াক্ত সলাৎ দিয়েছে, তাই না? ঘটনা বলার উদ্দেশ্য না, দিশা। একদম লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তুমি এই নিয়ে যাও পাঁচ, আর এইটা পাঁচ পাঁচ নয় বরং কত ৫০। সুবহানাল্লাহ। তাহলে আপনি যে পাঁচ বছর সালাত আদায় করছেন এই পাঁচ বক পাঁচ বক্ত আদায় করছেন না, বরং হুবহু ৫০ বক সালাত আদায় করছেন। এবারে যদি এক বক সালাত আপনার যদি মিস হয়ে যায় তাহলে এক বক মিস হলো না ১০ বক মিস হলো? ১০। ভাইরা মা বুঝতে হবে, ইয়া ইখওয়ান, হে আমার ভাইরা, আমি আজ দেখি আমি বিভিন্ন জায়গায় যাই, মাগরিবের সালাতে লোক অনেক হয়, এশার সালাতে মসজিদ ফুল হয়ে যায়, আর ফজরের সালাতে আধা কাতার, এক কাতার, সোয়া কাতার, সত্য না মিথ্যা? সত্য। আর মনে হয় ভালো হয়ে যাবে না, কথা সঠিক? সঠিক। সঠিক এরকমই, লা ইলাহা ইল্লাল্লাহ। খবরদার, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هو نام ثلاثة عقد যখন তোমাদের একজন শুয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ে তিনটা গিট বাঁধে, তিনটা গিট, আর প্রতি গিটে লাগিয়ে দেয় যে আলাইকা লাইলুন তবীলুন ফারকুদ, রাত অনেক লম্বা ভালো করে ঘুমাও। গিট বাঁধে কিনা? আচ্ছা, আমাদের দেশে তোমাদের একজন যখন ঘুমায় আর প্রতিকূটি গিটে কি অনেক লম্বা রাম ভালো করে ঘুমাও, তিন গিটেই দেখা যায় ওই রকম মেরে দেয়। আর এসব করেই দেখবেন বাংলাদেশে তাবিজ অথবা জাদু টুনা এইসব করেই করা হয়, ঠিক কিনা? গিট বিট বেঁধে ওগুলোই জাদু টুনা করা হয়, মানে যেসব জাদু তরিকা আছে এর মধ্যে থেকে একটাই এরকম, বুঝতে পারছেন? জাদু মুশকিল, আল্লাহ আমাদের হেফাজত করুন। গিট বাদার, তাবিজ বাদার, এর কোন নজির নাই। যারা করেছে ইহুদিরা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইহুদিরা যখন জাদু করল ১১টা গিট পেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল, এটা জানেন না? এটা আল্লাহু আলাম না, ইনশাআল্লাহ সত্যি না, সহিহ হাদিস দ্বারা মওজুদ, বুঝতে পারছেন? ১১টা গিট পেয়েছে শয়তান, ইহুদি কার ছেলা? শয়তানের ছেলা। আর আমরা কিন্তু শয়তানের ছেলা, আমরা মুসলিম আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর বান্দা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবারে যখন বান্দা জাগে উঠে বলে আলহামদুলিল্লাহ, আচ্ছা যদি আপনারা জানেন ঘুমাবার দোয়া তো একটা আছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, মনে করুন আরো তো দোয়া আছে যখন জাগলেন, তখন আমাদের দেশে প্রসিদ্ধ দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, প্রসিদ্ধ আছে কিনা এটা পড়লেন? যদি না জানেন তাহলে কমপক্ষে আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা জাগে জেগে আল্লাহর নাম নেয় তখন অটোমেটিকলি একটা গিট খুলে যায়, শয়তানের গিট খুলে যায়। যখন উযু করল, উযু করার পরে আরেকটা গিট খুলে গেল, যখন সালাত আদায় করলো

تعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير هي مرو هي شوفوا আমি তোমাদেরকে এক নহর আর এক নারী থেকে সৃষ্টি করেছি। আমাদের সকলের মূলকে উত্তরী আদম আলী ইসলাম, ঠিক না? তারপরে কে? না, হাওয়া আলাইহিসসালাম রাদিয়াল্লাহু আনহা। তারপরে দেখেন আস্তে আস্তে কত জাতি, কত উপজাতি, কত দেশি। আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকা। আর এই সব যে বিষম এগুলো কেন? পরিচিতির জন্য। আপনি কোন কান্ট্রির কোথেকে এসেছেন? ইন্ডিয়া থেকে এসেছি। ইন্ডিয়া কোথায় বাড়ি? মুর্শিদাবাদ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হুগলি। আপনার বাড়ি কোথায়? মেদিনীপুর। আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। কোন জায়গা? সিলেট। কোন জায়গা? রাজশাহী। কোন জায়গা? ঢাকা। কোন জায়গা? কুর্মিল্লা। এইসব হচ্ছে পরিচিতি। বাড়ি কোথায়? আপনার ঘর কহা হ্যায়? আপ কহা কে হ্যায়? পাকিস্তান কা হো? পাকিস্তান কহা কে হো? ওহাঁ কে হো? সহি পাকিস্তান কোন জায়গা? অমুক জায়গায়, ঠিক না? মানে এগুলো পরিচিতির জন্য। তার মানে এটা নয় যে আমি হামসে বড় করব, এটা যেন না হবে। বড়ত্ব যদি থাকে, সম্মান যদি থাকে, তাহলে এর ক্ষেত্রে আছে রব বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদের মধ্যে থেকে যে সবচেয়ে বেশি পরহেজগার আর সবচেয়ে বেশি মুত্তাকি তারই মর্যাদা বেশি আল্লাহ দরবারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিন্তু বলেন কি, তুমি সৌদি হলে তোমার ইজ্জত বেশি, তুমি মক্কি হলে তোমার ইজ্জত বেশি, তুমি মাদানী হলে তোমার ইজ্জত বেশি, তুমি মক্কায় যদি সব সময় পাঁচ ওয়াক্ত সালাত পড়ো তাহলে তোমার ইজ্জত বেশি। আল্লাহ এরকম বলেননি। আল্লাহ বলেছেন কি, ইন্না আকরামাকুম বলেন ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে থেকে সেই বেশি আল্লাহর কাছে সম্মানিত যে বেশি পরহেজগার। সুবহানাল্লাহ। তা আমরা আজকে এই দর্শে কমপক্ষে এইটা নিয়ে যাবো, আমরা থাকো অবলম্বন করবো বলেন ইনশাআল্লাহ। তো পাঁচ ইসলামের ভিত্তি কয়টা জানলাম? আপনারা সবাই জানেন আমি কিন্তু এই ভিত্তি সম্পর্কে, ইসলাম সম্পর্কে অর্থ সালাত সিয়াম কিছুটা আলোকপাত করছি, পরিপূর্ণ তো আর কিছুই না, কিন্তু এটা হচ্ছে উচ্চভাবেন যোগ আলোচনা। আসেন ওই ব্যক্তি প্রশ্ন করলেন ইসলাম কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তাই না? পাঁচ ব্যক্তি আমরা বলে থাকি সাধারণত, বলে কালিমা, দুই নম্বর কি বলে সালাত, তিন নম্বর কি বলে জাকাত, চার নম্বর সিয়াম, আর মানে আপনি বলেন রোজা প্রবাসা সিয়াম, তারপরে কোনটা হাজ, এর মধ্যে কোন ইশকাল আছে? ইসলামের ভাবে কি পাঁচটি। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এরকম, ওই প্রশ্নকারী বলল সাদাক তুমি সত্য বলেছ, সত্য বলেছ। ওমর বলে ফাজিব না লাহু ইয়াসালু ইয়াসাদ, আমাদের আজিব লাগলো এমন ব্যক্তি দেখতে দেখা যাবে দুই কিছু বুঝে না, আবার প্রশ্ন করে প্রশ্নের উত্তর পেয়ে বলে আপনি সত্য বলেছেন। কি বলেন আপনারা? তাহলে তিনি কি সাধারণ লোক না? একটা কিছু আছে এতে, এর মধ্যে একটা কিছু আছে। আচ্ছা পরে জিজ্ঞেস করলেন আপনি আমি ইমান, ইমান সম্পর্কে বলো, ইমান কি? আপনারা আমার অনেক মুসলিম ভাই জানে না ইসলামের ভিত্তি, আমরা প্রসিদ্ধ একটু জানি, ইমানের ভিত্তি কয়টা জানে, ঠিক না? একটু দুইজন অনেকে জানে না, এগুলো আপনাদের আমাদের প্রচার করা উচিত, যারা জানেন আপনারা প্রচার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি, কয়টা? তুমি ইমান রাখবে আল্লাহ, আল্লাহ রাখো, আল্লাহ আছেন, আল্লাহ স্রষ্টা, আল্লাহ সৃষ্টি নন, আল্লাহ আউয়াল, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহই প্রথম আল্লাহই শেষ, আল্লাহ তোমার ভিতরের সংবাদ জানেন বাইরের সংবাদ জানেন, আল্লাহ যাহির আল্লাহ বাতিন, আল্লাহ সবকিছুর উপর বিজয়ী, আল্লাহ সবকিছুর উপর غالب সুবহানাহু ওয়া তাআলা, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সবকিছু জানেন সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি একা থাকেন আল্লাহকে আপনার সংবাদ জানে না, আপনি একা একা একা একা আল্লাহকে ডাকলেন আল্লাহ কি আপনাকে দেখছে না, একা একা নির্জনে বসে আপনি আল্লাহর দিকে করলেন আল্লাহ কি আপনাকে দেখছে না? শুনেন আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহ পাক সাত গুণের বিনা গুণান্বিত ব্যক্তিদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন তার নিজ আরশের ছায়া তলে আশ্রয় দিবেন। এর মধ্যে থেকে এক এক দল পড়া যারা নির্জনে বসে আল্লাহর আজমত আর বড়ত্বকে সামনে রেখে দূর চোখ দিয়ে পানি বসায়, আল্লাহর খৌফকে সামনে রেখে, আল্লাহর ভয়কে সামনে রেখে আল্লাহর জিকির করে আর চোখ দিয়ে পানি বসায়, আল্লাহ পাক এদেরকে কাল কিয়ামতের দিন তার আরশের ছায়া তলে আশ্রয় দিবেন। বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ, যেসব ইবাদত ইবাদত করতে হয় মানুষকে না দেখিয়ে, কিন্তু কোন কোন সময় দেখাতে হয় কেন? এই জন্য যেমন আমরা ফরজ সালাত করি দেখাতে হবে কিনা, মসজিদে যেতে হবে, যাকাত আদায় দেখাবেন, মানুষ যেন আপনাকে দেখিয়ে দেখে আরো ওরাও যেন যাকাত আদায় করে। আপনি সবসময় শুধু কিছু লোকের চিঠি এরকম তসবি নিয়ে টিপে তসবি, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনে কখনো এরকম তসবি নিয়ে টিপেন নি, তিনি হাত দিয়ে বর্ণনা করতেন। বুঝতে পারছেন? আর বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে তোমরা বর্ণনা করো, কারণ এগুলো কাল কিয়ামতের দিন তোমার পক্ষে আল্লাহ দরবারে সাক্ষ্য প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তসবি নেয়া শূন্য, তসবি দিয়ে গোনা শূন্য, তা হাত দিয়ে গোনা শূন্য। বুঝতে পারছেন ভাইরা? হাত দিয়ে গুনবে। অনেকে আছে বাংলাদেশ যায় ছুটিতে, তো কি করবে, একটা কিছু হাত দিয়ে নিতে হয়, যা মক্কায় গেল উমরা করে আসলো, বাবারে বাবা ডরজনকে ডরজন কিনে বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে যায় হাত দিয়ে, আর কিছু পায় না, শুধু তসবি। আসলে কিন্তু এটা উত্তম না, উত্তম কোনটা অন্য কিছু নেই, যত মোটামুটি হালকা যদি একটু কিছু নিয়ে যেতেন যত আলহামদুলিল্লাহ, মিসওয়াক নিয়ে যান আরো যেগুলো, কিন্তু তসবি নেবেন না। এটা হচ্ছে দেখানো আমল, তসবি টিমে হজরতুল্লাহ নাম প্রফিট প্রফিট সাহেব আপনি এই হাত দিয়ে গুনবেন, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে গুনবেন, আপনি কেন এটা দিয়ে গুনবেন? আচ্ছা, আমি একা আছি, নির্জনে আছি, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহকে ডাকছি, আল্লাহ আমাকে দেখছে। আচ্ছা, যদি আপনি অসৎ কাজ করেন একা একা, তো আল্লাহ কি দেখছে না? এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানেই থাকো, নির্জনে থাকো, একা থাকো, মানুষের সাথে থাকো, কয়েকজন একসাথে থাকো, যেখানেই তুমি থাকবে আল্লাহকে ভয় করবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ পাক কোথায় আছেন বলতে পারেন? সবাই কিন্তু বলেন। আচ্ছা, যে নতুনরা বুঝি, বলেন আল্লাহ পাক নিচে না উপরে? সবাই বলেন আল্লাহ পাক কোথায়? সবার আগে না দেখলে ঠিক আছে, আল্লাহ কয় ঠিক কিনা? ওই যদি কেউ এখানে হিন্দু থাকে তাকেও জিজ্ঞেস করবেন, সেও বলবে আল্লাহ আসল ভগবান যিনি উনি উপরে, ঠিক কিনা? তাই বলো আলহামদুলিল্লাহ, আমাদের সবার আগে ঠিক আছে, ভালো করে বুঝবেন। আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ কয়, বলবে আল্লাহ সাদা কাছের উপরে আর যে অধীনে আছে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, কেউ যদি বলে আবার আল্লাহ কি তোমার সাথে আছে? হ্যাঁ, আমার সাথে আছে। দুইটা জিনিস, আল্লাহ কি আমাদের সাথে আছে? সাথে আছে। আচ্ছা, সাথে থাকা এক কথা আর আমার সাথে বাতাসের মতো থাকা আরেক কথা, ফারাক আছে না? জি, আপনারা বুঝেন না, আপনি এখানে আর বাংলাদেশ আপনি আপনার আত্মীয় বলবেন, কোনো অসুবিধা নাই, আমি তোমাদের সাথে আছি। আপনি তো এখানে বলেন কিনা, অথবা ইন্ডিয়া বলো না, অসুবিধা নেই, যত টাকা লাগে আমি দিচ্ছি, তো ভালো মায়না পাচ্ছি, তোমরা ভয় করবে না, ভয় খাবে না, ভালো মায়না পাচ্ছি, বলো কিনা? একটা কথা বলো, মসজিদে হতো তোমার যেকোনো এরিয়া সব ভালো মায়না পাচ্ছি, কিন্তু আগে কিন্তু এরকম মনে করিনি, তো এখানে আসার পরেই তো বুঝলাম ভালোই কামাই হচ্ছে আলহামদুলিল্লাহ, আছে কিনা? তো কামাই কে দেয়? আচ্ছা, তো যে আল্লাহ কামাই দেয় ওই আল্লাহ, আমি যখন দোয়া করি নিচের দিকে তাকাই না উপরের দিকে তাকাই, দোয়া কিরণের উপরে, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে দাও, বলেন না, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার আমি অসুস্থ তুমি আমাকে শিফা দিয়ে দাও, আপনি কি বলেন না, ও আল্লাহ আমি ঋণগ্রস্ত তুমি আমার ঋণ পরিশোধ করে দাও, বলো কিনা? তারা কি করে বলি আল্লাহ উপরে, মাশাআল্লাহ, আকীদা ঠিক রাখতে হবে। এবারে আসেন, أن تؤمن بالله وملائكته فرشتاদের উপর ঈমান আনতে হবে আর ব্যাখ্যা করব ওয়াকুতুবিহি আল্লাহর কিতাবের উপর ঈমান আনতে হবে আর লাস্ট কিতাব যেটা আল্লাহ পাকের যেটা কোনটা কোরআনুল কারীম আলহামদুলিল্লাহ ইন্নাহু লাকুরআনুল কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহির এই কোরআন আল্লাহর কালাম এটা লওহে মাহফুজে লেখা আছে ওখানে যারা এই কোরআন পর্যবেক্ষণ করেন দেখাশোনা করেন রহস্যের ফেরেশতাগণ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহির وكتبه ورسله ايمان আনবে কার উপর আল্লাহ রাসূল দিন ঈমান আনবে আখিরাতের দিনের উপর ঈমান আনবে ভালো মন্দ তাকদীরের উপর তাহলে বেটা মিথ্যে হচ্ছে ছয়টা আপনি এরকম গোনা হয়ে গেছে হামজা ওসিক সাহ আমি কিন্তু গোনার আরেকটা তরিকা জানি কোন আলিম উল্লেখ করেছেন তিন এক দু তিন চার পাঁচ ছয় এরকম করে এই হাত দিয়ে আমি 1000 বুঝতে পারি 1 মিলিয়ন মানুষ অন্যদিকে যাবো না আমার আর তসবির প্রয়োজন নেই তা হাত দিয়ে আলহামদুলিল্লাহ আর যেসব মনে করেন দিকির আজকার যেগুলি 100 বার থেকে বেশি নেই কেউ যদি বেশি করে গ্রুপ যেমন সকাল সন্ধ্যার দিকিরের মধ্যে 100 বার সুবহানাল্লাহ বিহামদি আছে কিনা সকালে করবেন সুবহানাল্লাহ বিহামদি 100 বার বিকালে করবেন সুবহানাল্লাহ বিহামদি 100 বার আস্তাগফিরুল্লাহ সারাদিনে অথবা শুধু সকালে 100 বার করবেন ডান হাত দিয়ে করে না করবেন বাম হাত লাগিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বিশাল তৌফিক দান করুন তো রসুলই কি রসুল এরপরে কিতাব হ্যাঁ ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের দিন আর আরেকটা কি হলো ভালো মন্দ তাকদীর এটা কিন্তু অত্যন্ত জরুরি যে জিনিসের উপর আমাদের ঈমান রাখতে হয় তাকদীর আপনি যাই করেন সব তো করেন আল্লাহকে বললেন আপনি নিজে চেষ্টা প্রচেষ্টা করেন কিন্তু আপনার তকদিরে কি লেখা আছে এটা আমরা জানি না আমার নবী বলেছেন সহিহ মুসলিমের হাদিস ইন্নাল্লাহ কাতাবা মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি 50000 সানা আল্লাহ পাক 7 আসমান 7 জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে সমস্ত সৃষ্টির তকদির লিখে রেখেছে সুবহানাল্লাহ আপনি আজকে যে এই জায়গায় আসবেন এই জায়গায় আজকে যে আমি আসবো আপনারা এখানে বসবেন আর আমার ভাই মিজান ভাই আমাকে দাওয়াত দিবেন এমনি ভাবে আপনারা এখানে আসবেন তার দাওয়াত শুনে এই সব আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ স্রষ্টা কিরকম স্রষ্টা আল্লাহর সাথে কারো তুলনা হয় না লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর পায়রামা আল্লাহ মতো কিছুই না তো আল্লাহ যে আসে আদিমে আছেন কিরকম আছেন এই প্রশ্ন করতে নাই বলবেন আপনাদের আকীদা আমাদের আকীদা থাকতে হবে আল্লাহ কোথায় আছেন আরশে আদিমে আছেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন এই গেল 6 ভিত্তি ঈমানের তারপরে আরেকটা প্রশ্ন করেছেন মাল ইহসান ইহসান কি তিনি বললেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা তুমি এমন ভাবে আল্লাহ ইবাদত করবে যেমন তুমি আল্লাহকে দেখছো যদি এরকম না হয় তাহলে আল্লাহ তো তিনি আল্লাহ তো তোমাকে দেখছেন কোথাটা আপনারা ভালো করে বুঝবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যেমন তুমি দেখছো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি দেখবে কথা বেশ কম আছে কিনা আপনি যদি আপনার কফি একটা কথা বলো কফি রেহানে আছে সে আপনার দেখাশোনা করছে সে মুরাকিব সরাসরি তোমরা কাজ করছো কিনা তো কবিনকে দেখছেন আর কাজ করছেন কিরকম কাজ করবেন ভয়ভীতি বেশি থাকবে কাজের গুরুত্ব থাকবে বেশি আর অন্যদিকে কবির দেখছে না আমি কবিরকে দেখছি না কবির কিন্তু তার অফিসে বসে ক্যামেরা লাগিয়ে বসে আছে ওখান থেকে দেখছে হয় কিনা সব নজির মজুদ তো এই হলো তার অর্থ তার মানে এটা নয় যে আপনি আল্লাহকে দেখবেন সচক্ষে আমরা ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন আমরা যদি ঈমানের উপর থাকি আর ঈমানের উপর যদি মারা যায় আল্লাহ আমাদের সকলকে এর উপর সাবিত রাখুন বলুন আমিন যদি আমরা এর উপর থাকতে পারি আর মারা যায় তাহলে কাল কিয়ামতের দিন সচক্ষে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখব আল্লাহ উজুহু ইয়াউমাইদিন নাযরা ইলা রাব্বিহা নাযরা ওয়া উজুহু ইয়াউমাইদিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা কিছু সংখ্যক চেহারা সেদিন সজীব থাকবে সেদিন আলোকিত থাকবে জন্মগ্রহণ করতে থাকবে আর তারা তাদের রবকে দেখবে সুবহানাল্লাহ পৃথিবীতে কেউ দেখবে না কোন সৃষ্টি দেখেননি